আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দু। আলহামদুলিল্লাহ গালেসিং কারাবিয়াতি দন্দে তালেন কামিসাতি কাইনু দন্দে সিসে নগেনু ওলচেনু বুলচে দিরান কালে রুসা ইবাদা নু থিকেন ইবাদা সাবিলা ফাইন আলহামদুলিল্লাহ উমুল ওয়া দরসুম তাতে ফিকিয়া কাজিরা কিতাব কুলনে কাল ওয়া কাম ফি কুল মুসালানি ফি দুল কিতাব ওয়া সুন্নাহ আবুতি বাররে সিতে কাদাবার সে কুল্লি রব্বি গুদিয় সুবহানাহু ওয়া তাআলা আজির রাবাসিন নাফি গাসন কে ইনকা আররাম কুনিয়ে আশরুতুল মুহতাবারা ফিল উযহিয়া শাপি শরিয়ান ইলাত ফিল উযহিয়া বেরগুর রাসুয়া আশরতুল মুহতাবারা আশরুতুল মুহতাবারা শাপি শরিয়ান ইলাত ফিল উযহিয়া কাতিকে হরগুর হরগুর রাঙ্কাস নুবরে ফুদহাউ বেনে ওয়া নুয়েনে ওয়া তুজিজি উশাতু ফিল উযহিয়াতি আনিল ওয়াহিদ ওয়া আলা বাইতিহি লাল্লিস্তুক আম্মা হাওলাতুক الرجتين عن الواحد ابور الرجها واهل بيتي يورثا يعني منتك ويني هولا سنغرو ابور هاي رباته غراسو ديان يورثان لين هاي رباته دوباتن اكسوبنو دوبغاسكي ارانكوني دي شرطي شريان الى كاتيكا هوري هوري غرانكاس غويا ايديا اسينو তদুরসাগান ইলাল শরিয়া দুব শরিয়া ওয়া নিশিলাল তদুরসা আসিন আল ইবলু মারাতিন গাল গুরাত ওয়া ইশতারাতু আন ইয়াকুনা কাদ আকমালা 5 সিনিন ওয়া তিন গাল গুরাত গাল সুন ওয়া গানশা কিলে সুরে আল ইবলু ওয়া তিন গাল গুরাত ওয়া ইশতারাতু শর্তি ইসা আন ইয়াকুনা কাদ আকমালা 5 সিনিন ওয়া গানশা কাওয়া গোরে ওয়াল বাকারু মালাতিন লং গুরাত ইন গুয়া ইদিয়া ويشترط شرطه ان يكون قد اكمل سنتين وقلم كده يسوي المعز للي اسوه لا واتن قرى ويشترط ان يكون قد اكمل سنه وغنت كباتو وشن هولان وديس جا كباتو او كوين دمبيله جاري جابر رضي الله عنه اجل ودوت جابر رضي الله عنه جيمتو انا رسول الله عليه وسلم قال نبي ويا لا تذبحوا الا مسنا ইংগোরাইনাই ইংগোরাইনা ইল্লা হরিগান শানিলাকিসে গালগান শানিলাকিসে লা তাতবাহু ইল্লা মুসিন্না ইংগোরাইনা গালওয়েসে গোরাতেনেন হরি আল মুসিন্না গোরা মুসিন্নাকাম ও গালা হ্যাঁ কগান শঙ্কাম ওলোনিনেন কগল্লামকাম ওলাল্লিসানেন কগান্তকাম মুসিন্নাইবে মুসিন্না ও গালা ওরিগান শনিসি ওলোনি ওরিগাল্লামাসি ওলাল্লিসানে ওরিগান্তকোচি ইল্লা ইউসারা আলাইকুম ইল্লা ওয়ালাফতিনা সাইনতুল ফাত লাকিসি ফাতাদবাহু জাদআতাম মিনাল দানি মালাইসানিন দদদিন জাদআতাম মিনাল দানি গুরাই জাদআতাম মিনাল দানি ইয়ানি ওয়া হুয়া মা আকমাল সানা ইয়ানি কগান্তকাব জাদআতাম মিনাল দানি আল জাদা ওয়া মা আকমাল সানা ওয়া কিলা 6 আশহুর হোলা গন্তকো আও হোলা আদিস যা কাঙ্গুরা তাইনি তৈব নুকতালা মেসা আদান হোলা ও ইশতারাতু ফিহি লি জাদউ হোলানেন জাদউ গুরা তাইনি জাদউ কাম ওয়া হুয়া মা আকমালা সানা কগন্তু কাবু ওয়া কিলা 6 আশহুর আও আদিস যা লিয়াদিতু উকবাতা বিন আমর রাদিয়াল্লাহু আনহু أجل أدو أقبى بن عامر رضي وقال ستي جيمت قال ويا قلت يا رسول الله ونيري إيه إرقي ثواقة أصابني جدع أن عند القيد جدع يعني قال ضحي به أصابني جدع يعني خول الرقيد قال ملك النبي ونيري ضحي به سنم قره ولحديث أقبى بن عامر أيضا أجلي أدو أقبة بن عامر رضي الله عنه ستي جمت ونيا دحين مارو صلى الله عليه وسلم إن قراني نبيا ولين بجدع من الضعن يعني هو لا قراني هو لا ماين كاديس جقبو أو غنتو كبو نكت لميسا دي لميسا ويا السلامة من العيب وسلامة كباتو يعني حالين كباتين السلامة من العيب حالين كباتين يسارة في الإبل شرط يعني مرة قال قرات والبقر او لون قرات والغنم او للي سوله قرات أن تكون سالمة من العيوب هل إن كباتي التي من شأنها أن تسبب نقصان في اللحم عيب سهل سفرفا يعني إرسيتي نقصان في اللحم فونس إرسيتي فلا تجزئ الأجفاع فلا تجزئ الأجفاع يعني قرر سويشين تويري الأجفاع الأجفاء هو الدلش جبا جار والأرجاع هو لناف هوري ناف الأجفاء هوري دلش جاري جاري ركع تذكرت الأجفاء والأرجاع هوري غم هوري نافت والعوراء هوري بلات والمريضة هوري دكو بارس لحديث البراء بن عازب رضي الله عنه أجلي حديث براء بن عازب بن عديس رضي الله عنه ستي جمتو عن النبي صلى الله عليه وسلم نبي رضي الله عنه قال ويا أربعة لا تجزئ في الأضاحي والأفر قراسو إيديا هيشين توي نبي عليه الصلاة والسلام أربعة لا تجزئ في الأضاحي والأفر قراسو إيديا هيشين توي الأوراء البين أوراها هوري بلا كبلا سجد مجد والمريضة البين مرضها هوري لكو بالس قدوكو بسجد مجد والأرجاء البين أرجوها هوري ناف كناف سجد مجد والعجفاء التي لا تناقي هوري يعني جارتي أو جارتي غمي غوغود التي لا تناقي الهزيلة هوري الضعيف هكو الأجفاء هكو التي لا تناقي الهزيلة أي لا مخلها لهزالها حتى أقلي ننكم دغرتها حتى أكتك تجرجر كل شيء قررته دوبا وانت كل نبي عليه الصلاة والسلام أدوك ويقاس على هذه العيوب هل كان هل لبيت كيف تنيري فيما في معنى كالهتماء التي ذهبت ثناياها تهل كان قمي جارتب بكاته والعضباء التي ذهب أكثر أذنها تقول كل ركوتيني أو قرنها أو قاف كل ونحو ذلك من العيوب يو عيبوا كسي تأشيس مفكاته إن شاء الله بلوان وريا كسي كل ديني هديد دي نموهن قرره وبرنه سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ونتوب إليك. Bilang gua, lami tapi nama ia. Kau di mana kerja? Kau di kerja di kerja. Jadi jadi kerja dia. Jadi kerja. Tawa ben, kau yang kau buat. Anta tanah sorry. Tanah standar. Okay. Tomali zai. Hello senior guru Fadi. Tam. Kaze. Tayo. Akhir kabia. Tengah gawat tu kan. Akhir kan ni leh sama. Mau aku ikat usle bordir apa itu nak jual? Maat. Aku ikat bordir apa itu nak jual? Maat, bordiram. Naskerah sah naskerah. Maram tu muka diwa down naskah. Muka diwa naskah down. Ya jual tu pika pika sih mungkin dia buat aja jasa. Hahaha. Baru kerja si dogon dogon. Me kertas secara betul. Kita subuh itu saja kerja dogon dogon. Me dogon dogon sus. Atur sesekali. Ini break apa kemarin kata no tu ibu. Nara kiliya. Ani ada tak ibu kuma? Leo si lah si si no singgi si. Zmieniaj kurę tej trypy, zmieniaj dla ogień. Jeśli kartas kilokro, kumę na czukolę i kanięgi sa. Kartasy ta kata kato, akaba daika biorę wlety, daika kumę kumę. Ano, pana fajda. Pana fajda. Kona zmieniaj, zmieniaj rodia, rodia. Subhanallah bihamdi halesine. Jibali dunia dhahaba. Tulimaliza ya. Karatasi kama kumi imeisha. Kama kumi imeisha. Wala ni kaptu kulia rao tila. Ismaila ta intike ni ari. Jana uja zitik kwa ni. Nimetik hizi ni zingine ya. Hizi likuwa mingi. Ina zikuwa kumifasu. Ini wasia tatu muhimu. Anta. Anta. Wasia wa nafsika. Al-Wafatu al-Islam. Al-Wafatu al-Islam. Anta fei. Zote yuko na points muhimu sana. Waya. Ndiye sina simu ta raje ta credit ngabu. Aye so kar ya bi tara masimu. Aya ya ya gar itu kamu ina maribit kan kane. Aya ya. Aya aya. Aye. Awaya mimi kesho jioni darudi. Bye. Kesho jioni darudi. Ma. Namko ni na yeye. Jumamosi taramasi. Taramasi. Jumamosi taramasi. Sagalia. Sogaria. Garia sagaskai terbuka sejak jenenge kena. Si shida si utaro ka apa pada salat dia garis awal ini siko. Aya. Eh. Atau tu ada salah di sini. Sabar ya lama. Allah Akbar. Ayar. Kerja saya jemaah orang Madin di Arafat. Gari namu sahshan kaweda. Kamali kasahshan ko? Kasah. Nampak biasa sabar deh nama nusu. Utokau syafi kagur seni masa muda. Kebelas so kembali utokau syafi kanggo dia uski. Pada salah dia mana stage. Ah stage ni bawa. Kita tidur sana kembali. Arafat. Waalaikumsalam. Warahmatullahi wabarakatuh. Habari leo bwana. Alhamdulillah. Naona jana ulimweka mrembo kwa stage za kombali kumbe. Hapo klasi ngapi wewe?